السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমাদের এই দরসের সিলসিলা শুরু করেছিলাম সাজসজ্জা সাজগোজ নিয়ে। পুরুষের সাজসজ্জা কেমন হবে, পুরুষের লেবাস কেমন হবে, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব মহিলাদের সাজসজ্জা কেমন হবে। মানুষ সভ্য জাতি, সৌন্দর্যের সাথে সৌরভ সুগন্ধ মানুষের মনে আনন্দ আনে। যেমন নিজে আনন্দ পাওয়া যায়, তেমনি অপরকেও আনন্দ দেওয়া যায়, আকৃষ্ট করা যায়। এই জন্য ইসলামী শরীয়তে নারী পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার বৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন এবং তিনি তা খুব পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, কিংবা হুব্বিবা ইলাইকুম হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসাউ ওয়াত-তাইবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার কাছে তোমাদের দুনিয়ার মধ্যে তিনটে জিনিস বেশি পছন্দনীয়, তার মধ্যে দুনিয়া হচ্ছে দুটো জিনিস আর একটা হচ্ছে আখেরাতের জিনিস। প্রথম হচ্ছে খুশবু আতর, আর দ্বিতীয় হচ্ছে স্ত্রী। স্ত্রী আমাকে ভালো লাগে। আর প্রকৃতিগতভাবে প্রত্যেক মানুষেরই সুগন্ধি এবং স্ত্রী অবশ্যই ভালো লাগবে। পরে স্ত্রীর সঙ্গে ঘটপট হলে সেটা আলাদা কথা, কিন্তু প্রকৃতিগতভাবে স্ত্রী স্বামীকে চায়, স্বামী স্ত্রীকে চায়। তারপরে কোন মতভেদের কারণে, কোন গরমিলের কারণে এক অপরকে ঘৃণা করতে লাগে। অবশ্য ভালোবাসায়, ভালোবাসা ঘৃণায় পরিণত হতে সময় লাগে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহ বে হাবিবা কাহাউনাম্মা আসা ইয়াকুনা বাগিদাকা ইয়াউমাম্মা, তুমি যাকে ভালোবাসছো হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে হঠাৎ করে সে তোমার ভিন্ন হতে পারে। এই জন্য হঠাৎ করে আই লাভ ইউ বলতে বলতে শেষকালে কি বলে, একটা সামান্য কিছু হলে বলে আই হেট ইউ, বলে না বলে না। তো এটা স্বাভাবিক। তো স্বামী স্ত্রী একে অপরের প্রতি আকর্ষণ থাকে, কিন্তু যদি কোন আকর্ষণ নষ্ট হওয়ার কারণ না থাকে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন স্ত্রী, পছন্দ করতেন খুশবু। আর তিনি বলতেন, নামাজের মাঝে আমার চক্ষু শীতলতা করা হয়েছে, নামাজ পড়তে দাঁড়ালে আমার চক্ষু শীতল হয়ে যায়। হয় আমাদের কারো চক্ষু শীতল? নামাজ পড়তে দাঁড়িয়ে তো চুলকানি শুরু হয়, এখানে চুলকায় ওখানে চুলকায়, কেউ তো নাক চুলকায়, কেউ দাড়ি চুলকায়, তাই না? আর নামাজের ভিতরে হ্যাঁ সীমাক ঠিক করে, কেউ ঘড়ি দেখে, কেউ অনেক কিছু, অনেক কিছু করে। মহিলারাও সেই রকম নামাজ পড়তে দাঁড়ালে, চাদর পরে নামাজ পড়তে দাঁড়ালে বাপরে বাপ গরম, কতক্ষণ নামাজটা পড়ে চাদরটা খুলতে পায়, ছটফটানি যাকে বলে। নামাজ হচ্ছে চক্ষু শীতলকারী। নামাজে দাঁড়ালে আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, কার সাথে? যে আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে, যে আপনাকে সুখ শান্তি দান করবে, যিনি বৃষ্টি বর্ষণ করেন, যিনি আল্লাহ তাআলা, তিনি রুজি দান করেন। আর তার সামনে দাঁড়িয়ে যদি আপনি এরকম আচরণ করেন যে আচরণের ফলে আপনি আপনার নামাজকে নষ্ট করছেন, আমাদের চক্ষু শীতলকারী নামাজ নয়, আমাদের নামাজ ছটফটানির নামাজ। আমরা যখন মসজিদে আসি তখন মনে হয় যেন পুকুরের বা পানির মাছ পাড়ে এসেছে অথবা পাখি খাঁচায় ঢুকেছে। অথচ মোমেন হবে, মোমেন মসজিদে এসে কার মতো হবে? পানির মাছের মতো হবে। সে পানির যেন পানি পেল, মাছ পাড়ে থেকে পানি পেল, এরকম মসজিদে থাকলে তার মসজিদের দিকে মন লটকে থাকে। বাড়িতে গেলে পরে মন লটকে থাকে, কোথায় মসজিদে, কখন মসজিদে যাব, কিসের জন্য? নামাজের জন্য। নামাজ হচ্ছে এত সুন্দর জিনিস, ওয়াস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, সবুর করো আর আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজ হচ্ছে এমন জিনিস, নামাজ হচ্ছে সেই ওসিলা, নামাজ হচ্ছে মুমিনের মিরাজ। মুমিনের মিরাজ কেন বলা হয়? এটা হাদিস না, লোকেরা বলে যে সালাতু মিরাজুল মুমিনিন, মানে নামাজ হলো মুমিনদের মিরাজ। আল্লাহর নবীর মিরাজ কি ছিল? আল্লাহর নবীর মিরাজ ছিল সপ্ত আকাশে গিয়ে আল্লাহর কাছে, আল্লাহর সান্নিধ্যে যাওয়া। আর মুমিন আল্লাহর সান্নিধ্যে যায় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নামাল মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসল্লি যে সে রবের সঙ্গে মোনাজাত করে। নামাজ এরকম হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন তো নামাজে তার চক্ষু শীতল হতো, আর আমাদের চোখ জ্বালা করে, কতক্ষণে পালাই, কতক্ষণে শেষ করি, কতক্ষণে পালাই। যদি ইমাম সাহেব একটু কেরাত লম্বা করে দেয় তাহলে খবর আছে, দরকার হলে ভাতের পানি বন্ধ করে দেবো, এই মেয়া ওকে খেয়ে যায়, কথা শোনে না, লম্বা করে, হ্যাঁ ঠিক আছে, ইমাম সাহেব খেয়াল করে পড়বেন, বেশি লম্বা করাও ঠিক না। কিন্তু কোনো দিন যদি হয়ে গেল তো আপনার মন ওই নামাজের ভিতরেই, তখন আপনার মনে কি হয়, ফুটন্ত টকবক করে ফুটে রাগ, ইমামের প্রতি রাগ, কেন দেরি করছে, কেন লম্বা করছে। মসজিদে আধ ঘন্টা বসবে বা পনেরো মিনিট বসবে সবুর হয় না, আর আমাদের নামাজ হচ্ছে কেমন বুঝতেই পাচ্ছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল চক্ষু শীতলকারী, এরকম নামাজ হওয়া প্রত্যেককে হওয়া উচিত। বেশ, এখানে আমাদের বিষয়টা কি ছিল? খুশবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবু পছন্দ করতেন। আর খুশবু এমন এক জিনিস যে যদি কেউ উপহার দেয় তো ফিরিয়ে দিতেন না। খুশবু এমন জিনিস যদি কেউ দিতে চায় তো সেটাকে ফিরিয়ে দিতে হয় না। খুশবু খুব ভালো জিনিস, আপনার কাছ থেকে ভালো গন্ধ পাব, সুগন্ধ পাব, তাহলে আপনার প্রতি একটা আকর্ষণ জাগবে। এই জন্য মহিলাদেরকে বলা হয়েছে তোমরা খুশবু ব্যবহার করে মসজিদে এসো না, খুশবু ব্যবহার করে পর পুরুষের সামনে যেও না। কেন? একে তো তোমার রূপ সৌন্দর্য আছে, একে তো তোমার নারী নারীত্বের প্রতি আকর্ষণ পুরুষে, তার উপরে যদি আর একটা আকর্ষণ দাও তাহলে কি হবে, আকর্ষণ আকর্ষণ মিলে বিশাল আকর্ষণ সৃষ্টি হবে। এই জন্য এই তুফান বন্ধ করার জন্য, তুফান সৃষ্টি হয়ে যাবে, তুফান বন্ধ করার জন্য খুশবু ব্যবহার করতে নিষেধ করা হয়েছে মহিলাদেরকে। ঘরের ভিতরে সে ব্যবহার করবে, স্বামীর কাছে ব্যবহার করবে। স্ত্রীর মন আকর্ষণ করার জন্য আতর ব্যবহার বিধেয়। যেহেতু স্বামী স্ত্রীর মনই এক অপরকে নানাভাবে আকর্ষণ করে, আর বিশেষ করে আতর তাদের প্রেমের সমুদ্রে তুফান আনে, জোয়ার আনে। যেমন সমাজে যেতে হলে সৌন্দর্য অবলম্বনের সাথে সাথে সুগন্ধি ব্যবহার বিধেয়। ঈদের জামাতে হাজির হতে কি ব্যবহার করতে হয়? খুশবু। তেমনি জুমার দিনে হাজির হতে কি ব্যবহার করতে হয়? খুশবু। ইমাম মালিক বলেন, আমি আহলে ইলিমদের কাছে শুনেছি তারা প্রত্যেক ঈদে সাজগোজ্জা ও সুগন্ধি ব্যবহারকে মুস্তাহাব মনে করতেন, যেহেতু সেখানে ইস্তিমা, পাঁচটা লোকের সামনে যাব। এমনিতে পাঁচটা লোকের সামনে যাওয়ার জন্য আমরা কি করি, লিবাস ধারণ করি, ভালো লিবাস পরি। বাইরে যখন মার্কেটে যাই, যুবকরা যখন সিনেমায় যায়, যখন ইত্যাদি ইত্যাদি জায়গায় যায়, তখন তো সাজগোজ করেই যায়, তাই না? আর যদি সেখানে কোনো মহিলা থাকে তাহলে তো আরো দেখতে হবে, হ্যাঁ, বারে বারে মাথা ঠিক করা, লিবাস পোশাক ঠিক করা, সেন্ট মেরে নেওয়া, এটা আকর্ষণ করার বুদ্ধি একটা, এটা তাদের নারী প্রেমের একটা আকর্ষণ করার বুদ্ধি, এটা আলাদা কথা। কিন্তু প্রকৃতিগতভাবে মানুষ যখন সমাজে যায় তখন সাজগোজ করেই যায়। জুমার জামাতে হাজির হওয়ার জন্য আতর ব্যবহার বিধেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুসলু ইয়াউমিল জুমআতি আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক সাবালক পুরুষের জন্য গোসল করা কি আবশ্যক। কোন কোন রেওয়ায়েতে আছে ওয়াজিব, গোসল করা ওয়াজিব। জুমার দিনে কমসে কম যদি আপনার গোসলের প্রয়োজন নাও হয় তবুও নাপাকির গোসলের মতো গোসল করা উচিত। কবে? জুমার দিনে। এটা কেন বলুন তো? জুমার দিনে এই জন্য যে জুমার দিনে আপনারা বুঝতেই পাচ্ছেন সাধারণত অধিকাংশ মানুষ মেহনতি, মেহনতি মানুষরা যখন জুমা পড়তে আসবে, তো জুমা পড়তে যখন আসে তখন তারা সেই কাপড় নিয়ে আসে, গানামের লোক গানামের কাপড় পরে আসে, তারপরে মাজরার লোক মাজরার কাপড় পরে ঘামের গন্ধ নিয়ে আসে। আর ওই সময়কার মসজিদ তো আর এরকম ব্যবস্থা ছিল না, না এসির ব্যবস্থা, না সেরকম হাওয়া পাস হওয়ার ব্যবস্থা, তো মসজিদ দুর্গন্ধে ভরে যেত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিলেন, তোমরা কি করো, গোসল করে এসো। তো কমসে কম শুক্রবারে গোসল করা কি ওয়াজিব? অনেকে বলেছেন না ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কাদা, যদি উজু করে কেউ যথেষ্ট, তবে শরীরে গন্ধ থাকলে তাকে কি করা উচিত, গোসল করা উচিত। ওয়াসিওয়াক দাঁতন করা উচিত, ওয়ামাসসু মিনাত তিবি মা কাদারা আলাইহি মা কাদিরা আলাইহি আও মা কুদ্দা আও মা কাদিরা আলাইহি, যা যথাসাধ্য সে খুশবু ব্যবহার করবে, খুশবু যথাসাধ্য সে আতর ব্যবহার করবে, নিজের আতর না থাকলে বাড়ির আতর, স্ত্রীর আতর নিয়েও। এখানে সৌদি আরবে আমি এসে জানলাম যে মেয়েদের আতর আলাদা, ছেলেদের আতর আলাদা। অবশ্য আমি এখনো পর্যন্ত পার্থক্য করতে পারি না যে কোনটা ছেলেদের কোনটা মেয়েদের, অবশ্য এরা জানে। তো আমাদের দেশেও সেরকম নেই, তো সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যুগে কিন্তু এরকম পার্থক্য ছিল, মেয়েদের আতর, মেয়েদের সেন্ট যাতে রং থাকত, আর ছেলেদের সেন্টের রং থাকত না। তো যদি তোমার নিজের সেন্ট না থাকে তো স্ত্রীর কাছ থেকে নাও, আর যদি তোমার সেন্ট নাই, কোন সেন্ট নেই, তখন কি করো, পানি ব্যবহার করো, কারণ পানিতে সুগন্ধ না থাকলেও দুর্গন্ধ দূর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিক তাসালা ইয়াউমাল জুমআহ ফা আহসানাল গুসলা ওয়া তাতাহারা ফা আহসানা তুহুরা ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবে ওয়া মাসসা মা কাতাবাল্লাহু লাহু মিন তিব আও দুহন আও দুহনি আহলিহি। তার মানে যে ব্যক্তি জুমার দিন গোসল করে, তার স্ত্রী সুগন্ধি আতর থাকলে তা ব্যবহার করে, উত্তম লিবাস পরিধান করে, অতঃপর মসজিদে এসে লোকেদের কাতার চিরে আগে অতিক্রম করে না। এখানে অবশ্য জুমার ব্যাপারটা, জুমার জিনিসটা অন্যদিন বলবো, জুমার আদবের এখানে কথা আছে। অনেকে কাতার চিরে মানে এইভাবে লাফি লাফ দিয়ে যায়, তাই না? অনেক সময় মানুষের গায়ে পা লেগে যায়, অনেকে কাঁধে পা লেগে যায়। আমাদের দেশে আবার পা লাগলে কি করে, প্রণাম করে, তাই না? প্রণাম, এটা সালাম বলে না। এটা কেন আপনার সালাম বলছেন, এটাকে কি বলে? শ্বশুর শাশুড়ি হ্যাঁ দাদা দাদি পায়ে যে যে করে এটা বলে সালাম, এটা সালাম না, প্রণাম। সালামের সালাম হলো আসসালামু আলাইকুম, এটা প্রণাম। ওদের কাছ থেকে শিখেছি আর সেইটাই থেকে গেছে অনেক মুসলিম পরিবেশে। পা ঠেকলে হ্যাঁ এরকম এরকম করে নেয় না, কি করতে হবে, সরি বলেন, কমসে কম দুঃখিত মাফ করে দেবেন, গায়ের পা লেগে গেল, তা আপনি এসব প্রণাম কেন করবেন ওদের মতো। যাই হোক, তো এটা হলো কি যে জুমার দিনে যখন আসবেন তখন ওইভাবে ডিঙিয়ে যাওয়া ঠিক না, মানুষকে কষ্ট দেওয়া ঠিক না, আর মানুষদের উচিত সামনে জায়গা খালি রেখে পেছনে না বসা। ওয়ালা ইয়াজালুন নাসু ইয়াতাখারুন হাত্তা ইউয়াখখিরাহুমুল্লাহ। আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তোমরা সামনে এসো, সামনে কাতার পুরো করো, তারপরে যদি খালি থাকে পেছনে কাতার খালি থাক, আর লোকেরা পিছনে হটতে থাকবে, পিছনে যেতে থাকবে, আল্লাহ তাদেরকে পিছনে করে দেবেন। দেখবেন অনেক মানুষ সব সময় যেন মুখ লুকাতে চায়, পেছনে কাতারে দাঁড়ায়, ওই পেছনের দেওয়ালে ঠেস দিয়ে বসবো, পেছনে কাতারে বসবো, সামনে কাতারে আসতেই চায় না। আল্লাহ তাআলা তাদেরকে সব যায় সব বিষয় কি করে দেবেন, পিছনে করে দেবেন। আর দেখবেন যারা আগ্রহী মানুষ আল্লাহর সামনে গিয়ে প্রথম কাতারে বসবো, অবশ্য কিছু কিছু জায়গা আছে যেখানে মনে হয় যে প্রথম কাতারে বসার আমি যোগ্যতা রাখি না, সেটা আলাদা কথা। আর এই জন্যই আল্লাহ তাআলা নিজেকে যখন ছোট ভাববে, নিজেকে ছোট ভাবলে পরে ছোটই হয়ে থাকবে, সামনের কাতারে গিয়ে জায়গা নেবে, এটা তোমার অধিকার আছে। এখানে অনেকে আছে যে না এখানে সৌদিরা তারা ভালো ভালো সৌদি, কিংবা আপনি আপনার দেশে না বস সামনে থাকবে, আমার হুজুর সামনে থাকবে, আপনি তখন, সেটা আলাদা কথা, এটা আদবের জায়গাটা সামনে ছেড়ে দিই, সেটা আলাদা কথা। কিন্তু আপনার অধিকার আছে, আপনি সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামনের কাতারগুলোতে ফেরেশতা কি করেন, ফেরেশতা সামনের কাতারগুলো ওলার জন্য, কাতারওয়ালাদের জন্য দোয়া করেন। বেশ, মোট কথা, কাতার চিরে অতিক্রম করে না, ইমামের উপদেশ দানকালে কোন বাজে কর্ম করে না, ইমাম যখন খুতবা দেন তখন বাজে কর্ম করে না। মানে বাজে কর্ম কি কি আছে, বাজে কর্ম বহু কিছু আছে, আপনি এখানে জমাতে দেখতে পাবেন কেউ দাতন করছে, খোদবা চলাকালে দাতন করা যায়, কেউ নামাজ পড়ছে যদি এখনই এলো দুরাকাত পড়া যায়, এছাড়া বেশি পড়ছে অনেকে আছে পড়ে, কেউ তো পানি খাচ্ছে, কেউ কথা বলছে, সাদিক মাজরা দূর থেকে এসেছে আর এটাই সুযোগ, নামাজের পরে গাড়ি চলে যাবে তো কথা সেরেনি, কথা বলছে গুরগুর গুরগুর গুরগুর, আমি তো খুতবা বুঝি না, খুতবা না বুঝলেও কথা বলা যাবে, কথা বলছে। আবার কেউ ওই যে কার্পেটের ফুল আছে না, ওই কার্পেটের ফুলের উপরে, কার্পেটের ফুলের উপরে আঙ্গুল বুলাচ্ছে যেন ওই ফুলটা আঁকছে। আর কেউ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লোকে কি করতো, কাঁকর নিয়ে খেলা করতো, স্পর্শ করতো। এই জন্য হাদিসে আছে, মান মাসাল হাসা ফাকাদ লাগা, যে ব্যক্তি কাঁকর স্পর্শ করবে, এখানে আমাদের দেশের লোকেরা বলবে কাঁকর স্পর্শ করবে, আদিস কার্পেটের মসজিদ কি সুন্দর, এখানে আবার কাঁকর স্পর্শ করার কথা কোথায় গেল? আমাদের দেশে টাইলওয়ালা মসজিদ, তাই না? এখানেও টাইলওয়ালা আছে, তো এখানে বেশিরভাগ কার্পেট। আর আমাদের দেশে টাইলওয়ালা বলতে টাইলওয়ালা মসজিদে কাঁকরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে কাঁকরের মসজিদ ছিল ভাই। সেই কাঁকর যে ব্যক্তি স্পর্শ করবে সে কি কাজ করলো? অসার কার্য করলো। অসার কার্যটা কি? এটা হচ্ছে একটা ফালতু কাজ করলো। সে ফালতু কাজের শাস্তি কি? তার জুমা বাতিল হয়ে যাবে। হুজুর, তাহলে জুমা বাতিল না, জোহরের নামাজ হবে, তার মানে সে এত বড় পাপি হবে না যে তার নামাজটাই বাতিল বলে একদম না, জোহর হয়ে যাবে। জুমাটা কিসে পরিণত হবে? জোহরে পরিণত হবে। যদি এইসব কিছু না করে, অনর্থক কাজ না করে, লোকেদের কাতার চিড়ে সামনে অতিক্রম না করে, তাহলে তার স্বভাবটা কি বলছেন? উভয় জুমার মধ্যবর্তীকৃত পাপের কাফফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে পাপ করেছেন সমস্ত পাপ আপনার মাফ হয়ে যাবে। ব্যভিচার করেছেন, ডাকাতি করেছেন, খুন খারাপি করেছেন, তারপর ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, যত ঘুষ খান খাই যান, সুদ খেয়ে যান, খালি জুমার থেকে জুমা। এই জন্য অনেক চালাক আছে, জুমার নামাজই পড়ে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, শুধু জুমা থেকে জুমা। কেন? হাদিসে আছে এক জুমা পড়লে আগামী জুমা পর্যন্ত মাফ, তাই না? না, উদ্দেশ্য তা না। কাবিরা গুনাহর জন্য কি করতে হবে? তওবা করতে হবে। আর শুধু জুমা পড়লে তাকে নামাজই বলা হবে না। আপনার ছেলে নামাজ পড়ে, হ্যাঁ বাবা একটা জুমাও বাদ দেয় না, তো একটা জুমা বাদ না দিলে কি নামাজই হলো? জুমাই হলো, একে বলা যাবে জুমাই, নামাজই না। তো পাঁচ ওয়াক্তের নামাজ যদি না পড়ে সে নামাজই হবে না। তো কাফফারা কখন হবে? ইজাজতুনি বাতিল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে, তবে তার মানে সাগিরা গুনাহ আপনার ধোয়া যাবে, মাফ হয়ে যাবে। ব্যাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ মাসসা মিন তাইয়িবি ইমরাতিহি কানা লাহা ওয়া লাবিসা মিন সালিহি সিয়াবিহি। ওই একই হাদিস, কাছাকাছি অর্থের। মোট কথা, যে ব্যক্তি এই কাজগুলো করবে জুমার দিনে, এর মধ্যে কি কাজ একটা আমাদের বিষয় কি? খুশবু ব্যবহার করা, আতর ব্যবহার করা। কেন? যেন আপনি জুমার দিনে মসজিদে গিয়ে কেউ না বলে হ্যাঁ এই লোকটা, এই লোকটাকে চাই না, এই লোকটা হ্যাঁ গন্ধ, দুর্গন্ধ গায়ে, মুখের গন্ধ। এই জন্য উজু উজু করার সময় মুখ ভালো দাঁতন করতে বলা হয়েছে। এবার দাঁতন করেন, আপনার মুখে এত বিকট গন্ধ থাকে দাঁতন করেও লাভ হয় না, তখন কি ব্যবহার করুন? আপনি পেস্ট ব্যবহার করুন, কিংবা পাউডার ব্যবহার করুন, যে টুথ পাউডার আছে, টুথপেস্ট আছে, যাতে করে মুখের গন্ধটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই হচ্ছে জুমার দিনে খুশবু ব্যবহার করার গুরুত্ব। বিশেষ বিশেষ জায়গায় শরীয়ত আমাদেরকে সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করেছে। ভাই, এমন এমন জায়গা আছে সুগন্ধি ব্যবহার করা যাবে না, সেখানে বিলাসিতা চলবে না। অনেক সময় সুগন্ধি ব্যবহার করতে করতে মানুষ বিলাসী হয়ে যায়, তাই না? আমরা মাদ্রাসায় ছাত্র যখন ছিলাম তখন বড় লোকের ছেলেরা দেখতাম, তার বাক্স একদম ওই পাউডার, তারপরে সেন্টে ভর্তি থাকতো, মাঝে মাঝে পাউডার ছিটাত। আর দেশের ঘাম তো জানেন, ঘামের উপরে পাউডার একদম, ওটা কি বলে, কি যেন বলে, ড্রিম, ওটাকে কি বলে যেন, ড্রিম ফ্লাওয়ার না কি বলে, মানে একদম স্বপ্নের মতো গন্ধ। সেই পাউডার নিয়ে তারা সবসময় মাখামাখি করত। তো বেশি বিলাসী, বিলাসটা ঠিক না। কোন কোন জায়গায় সেন্ট ব্যবহার করা যাবে না? হ্যাঁ বাদশাহ, শরীয়ত বলছে সেন্ট ব্যবহার করো, কিন্তু আবার বলছে সেন্ট ব্যবহার করো না। কোন সময়, কোন জায়গায় বলতে পারবেন? জুমার নামাজ পড়তে গেলে সেন্ট ব্যবহার করবেন না। এতক্ষণ তাই শুনলেন, বলুন। সাতকাণ্ড রামায়ণ পড়ে বলে শেষে সীতারামের কে, বলে সীতারামের মাসি, তাই না? আপনি রামায়ণ পড়ে শেষকালে এই প্রশ্ন করছেন, আপনি জুমার দিনে সেন্ট পড়া নিষেধ, সেন্ট ব্যবহার করা নিষেধ? হ্যাঁ, কোন সময় নিষেধ সেন্ট ব্যবহার করা? কে বলতে পারবে সেন্ট ব্যবহার করা নিষেধ কোন সময়ে? জানাজায় যাওয়ার সময়ে? কোন সময়ে? নারীকে আকর্ষণ করার জন্য সেন্ট ব্যবহার তো বৈধ না, নারীকে আকর্ষণ করা অবৈধ, কিন্তু সেন্ট ব্যবহার কেন অবৈধ হবে? কোন সময়ে আপনি সেন্ট ব্যবহার করতে পারবেন? ছুটিই পাবেন না। আপনারা সৌদি আরবে রয়েছেন, আপনারা দেশের লোকে বলতে পারবে না, দেশের লোকের মাথায় আসবে না, কিন্তু আপনারা সৌদি আরবে রয়েছেন, মাঝে মাঝে যাচ্ছেন মক্কা, এহরাম অবস্থায় খুশবু ব্যবহার করা হারাম। একই বলে এহরাম, এহরাম মানে কি? হারাম করা। কি কি হারাম করেন? যা যা আছে তার মধ্যে একটা হলো কি, খুশবু। এমনকি খুশবুদার সেন্টওয়ালা সাবানও ব্যবহার করতে পারবেন না, বুঝলেন বাদশা মিয়া? জাননি উমরা করতে, সেন্ট লাগাইনি, আতর লাগিয়েছি, তার মানে ভাত খাইনি চাল খেয়েছি। হ্যাঁ, আল্লাহ মুস্তাহান। এহরাম বাঁধা, এহরামে নিয়ত করার আগে খুশবু গায়ে লাগিয়ে নেওয়া সুন্নত, কিন্তু এহরাম যখনই নিয়ত করে নেবেন আর খুশবু ব্যবহার করা যাবে না। যদি আপনি করেন তাহলে কি করতে হবে? হ্যাঁ, দম লাগবে। যদি জেনে শুনে করেন তাহলে দম লাগবে। মোট কথা, নিষেধ আছে যে সময়ে সেই সময়ে সুগন্ধি নিষেধ। সেন্ট ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখার বিষয় যে সেন্টে যেন কোহল বা স্প্রিট মিশ্রিত না থাকে, অ্যালকোহল না থাকে, কারণ থাকলে তা ব্যবহার অনেকের নিকট বৈধ নয়। বিশেষ করে এই সেন্ট ব্যবহার করে নামাজ পড়তে যাবেন আপনি, নামাজ পড়া ঠিক না। অবশ্য এমন সময় ব্যবহার করতে পারেন, যেমন কোন কাপড়ের উপরে ব্যবহার করলেন, তারপরে নামাজের সময় হলো, কাপড়টা খুলে অন্য কাপড় পরে নামাজ পড়লেন, মাফি মুশকিল। যেমন বলছিলাম যে মাছের দোকানে যারা কাজ করে তাদের কাপড়ে দোকান, তাহলে সে ব্যবহার করা উচিতই না, এটা উত্তম। যদি বলেন যে না আমার এছাড়া সেন নেই, তখন আপনি অ্যালকোহল যুক্ত সেন কখন ব্যবহার করবেন? কাপড়ে ব্যবহার করুন, নামাজের আগে কাপড়টা খুলে দেন। কিংবা এমন সময় ব্যবহার করুন যে সময়ে ব্যবহার করার পর আপনাকে গোসল করতে হবে, সমস্যা নেই, ধোয়া যাবে, আপনি নামাজ পড়তে আসবেন। যে সুগন্ধিতে রং আছে তা পুরুষদের জন্য নিষিদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহমতের ফেরেশতাগণ তিন ব্যক্তির নিকটবর্তী হন না। কে কে? নাপাক ব্যক্তি, যে অকারণে নাপাক থাকে, স্বপ্নদোষ হয়েছে, আচ্ছা জোহরের সময় গোসল করে নেব, গোসল করল না, নাপাক হয়েছে পরে গোসল করে নেব, না, উচিত না। সঙ্গে সঙ্গে গোসল করা উচিত। নাপাক ব্যক্তির কাছে ফেরেশতা আসেন না, মানে রহমতের ফেরেশতা। নেশাগ্রস্ত মাতাল, যে মদ খেয়ে মাতলামি করে তার কাছে, আর যে খালুক মাখে, খালুক মানে হচ্ছে জাফরান প্রভৃতি থেকে প্রস্তুত মহিলাদের ব্যবহার্য এক প্রকার সুগন্ধি দ্রব্য, মহিলাদের এটা, যে জন্য পুরুষরা ব্যবহার করতে পারে না। এটি ব্যবহার করলে দেহে ও পোশাকে লালচে হলুদ রং প্রকাশ পায়, তাই তা পুরুষদের জন্য ব্যবহার নিষেধ। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর গায়ে হলুদ লেগে আছে, হলুদ মানে কি, এই হলুদ নাকি কুরকুম, যে হলুদ আমরা মশলায় ব্যবহার করি, আর যে হলুদ আমাদের বিয়ের সময় ছেলে মেয়েরা মাখে, না ওই হলুদ না, এটা হচ্ছে ওই সেন্ট, স্ত্রীর সেন্ট। ব্যাস, পরিশেষে বলি, বাহ্যিক সাজসজ্জার সাথে সাথে মানুষকে নিজ হৃদয় ও রসনার সৌন্দর্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, নচেত বাহ্যিক চমকের কোনো দাম থাকে না। যদি ভিতরটা আপনার গান্দা থাকে তাহলে বাহ্যিক চমকের কি দাম আছে? মুশরিকরা যতই সেন ব্যবহার করুক তারা কি পবিত্র হবে? ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে কি, অপবিত্র। তারা যতই সেন ব্যবহার করুক, যতই গোসল করুক, যতক্ষণ না হৃদয় পবিত্র হয়েছে, হৃদয় পবিত্র কি দিয়ে হবে, কি বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ততক্ষণ পর্যন্ত হৃদয় পবিত্র হবে না, মুখ খুললেই তার আসল রূপ ধরা পড়ে যাবে, আর তখন তার বাহ্যিক সাজসজ্জা তার জন্য হাস্যকর হয়ে দাঁড়াবে। জালিনুস এক ব্যক্তিকে দেখলেন, খুব অভিজাত সম্পন্ন পোশাক পরে আছে, কিন্তু কথা বলার সময় ভুল বলছে, যখন কথা বলছে কথাতে মানে আটকে যাচ্ছে, ঠিক মতো বলতে পারছি না। তা দেখে তিনি তাকে বললেন, তুমি যে শ্রেণীর কাপড় পরে আছো ঠিক তেমন ভাবের কথাবার্তা বলো, তোমার কাপড় দেখে মনে হয় তুমি খুব শিক্ষিত লোক, কিন্তু তোমার ভাব দেখে যা মনে হচ্ছে, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি অশিক্ষিত। তো তুমি যেমন শিক্ষিত সেরকম কাপড় পরো, আপনি কলম লিখতে জানেন না, আপনার পকেটে কলম গোঁজা, তাই না, চশমা, অনেকে দুটো তিন রকমের কলম থাকে, কত বড় শিক্ষিত, কত বড় লেখক, এটা ঠিক না, এইরকম টাইল করা, স্টাইল করা ঠিক না। নচেত এমন শ্রেণীর কাপড় পরো যেমন ভাবের তোমার কথাবার্তা, তার মানে তোমার লেবাসে পোশাকের সাথে তোমার চরিত্রের সামঞ্জস্য রাখো। যেমন কারো বাহ্যিক রূপসজ্জা দেখে ধোকা খাওয়া উচিত না, যেহেতু অনেক মানুষ আছে যাদের বাহ্যিক রূপ না থাকলেও আভ্যন্তরিক রূপ অনেক ভালো, কালো হলেও ভেতরটা সাদা, আর অনেকে বাইরে সাদা হলে ভেতরটা কালো হয়। বাহ্যিক রূপ দেখে আপনি কাউকে পছন্দ করবেন না। আপনি সকালবেলায় গেলেন হিলালের বাসায়, দেখলেন হিলাল নামাজ পড়ছে, তো আপনি খুব মুগ্ধ হলেন, ভাবলেন মাশা আল্লাহ চাষের নামাজ পড়ছে বেচারি। কিন্তু এমনও হতে পারে যে হিলাল তখন ফজরের নামাজ পড়ছে, তাই না? অতএব বাহ্যিক রূপ দেখে কাউকে কারো ধোকা খেলে হবে না। রমজান মাসে একজনকে দেখলেন দাড়িওয়ালাই, লম্বা লম্বা দাড়ি আর কলা খাচ্ছে, হাবে সাহেব আমাদের জন্য কলা নিয়ে এসছেন, আল্লাহ জাজায় খায়ের দেখ, আল্লাহ জাজায় খায়ের দেখ। আল্লাহর রাহের মুসাফিরদেরকে খাওয়ানো নিশ্চয়ই আল্লাহর রাহের মুসাফির, এরা এরা জান্নাতের পথে আছে না, এলিম তলবের পথে থাকাই মানে হচ্ছে জান্নাতের পথে থাকা, আর এদেরকে খাওয়ানো, এই যে রান্না করে খাওয়াচ্ছেন বেচারা কষ্ট করে, আল্লাহ তালা যদি এদের মধ্যে, হ্যাঁ একটা কথা আছে, সেটা হচ্ছে কি, এইখানটা মনে কষ্টবোধ করলে হবে না, আর যত কষ্ট হোক সেই কষ্টটাকে শুধু আল্লাহর জন্য, আল্লাহর জন্য কি করতে হবে, বরণ করে নিতে হবে। যদি আপনি করেন আল্লাহ এতে কি সওয়াব আছে আপনি বুঝতে পারবেন না, কেয়ামতের দিনে সেই সওয়াব দেখে আপনি খুশ হবেন যে আমি কিছু দিনই ভাইদের জন্য যারা আল্লাহর জিকরের জন্য বসেছিল, যে মজলিসের জন্য বলা হয় মজলিসের জিকির শুনতে আসেনি কিন্তু নিজের কাজে এসেছে, তার জন্য বলা হয় যে তারা এমন এক সম্প্রদায় যে সম্প্রদায়ের মানুষ কি তারা কাছে বসলে বঞ্চিত হয় না, কাছে বসলেও বঞ্চিত হয় না। সুতরাং এদেরকে খাওয়ানো বিশাল কিছু ব্যাপার। বাহ্যিকভাবে আপনি কাউকে দেখে ধোকা খাবেন না, কেন বাহ্যিকভাবে ধোকা খাওয়া আসলেই সমস্যা আছে, সেটা হচ্ছে কি, মনে করুন আপনি দেখলেন রোজার দিনে লম্বা লম্বা দাড়ি দেখে কলা খাচ্ছে, আপনি তখন বললেন এই মুসলমান, তুমি মুসলমান, গিয়ে আপনি মারতে যাবেন, তাই না? কিন্তু এমন তো হতে পারে তার জন্য কলা খাওয়া যায়, কলা খাওয়া কি, যে কোনো খাওয়া যায়, তাই না? হতে পারে, সে মুসাফির, তার জন্য রোজা রাখা কি আছে, রোজা কাজা করা যায় আছে, তো সুতরাং সেই ক্ষেত্রে আপনি ধোকা খাবেন না। বাহ্যিক অবস্থা দেখে বাহ্যিক, এই যে এখানে বলে সৌদিরা সুন্নত পরে না, অনেকে বলে সৌদিরা সুন্নত পরে না, এবারে হাদিসে আছে যে তোমাদের ফরজ নামাজ ছাড়া সুন্নত নামাজ বাসায় পড়া উত্তম, তাই না? তোমাদের নামাজের কিছু অংশ বাসায় রাখো যাতে করে বাসার ছেলে মেয়েরা দেখুক এবং শিখুক। এবার আপনি তো জানেন না যে সে সৌদি বাসায় পড়ে না, আপনি হয়তো বলবেন না না না বাসায় পড়ে না, আপনি জানলে কি করে বাসায় পড়ে না, এই মুশকিল হচ্ছে এখানেই, বলছে ধোঁয়া যখন উঠছে তখন আগুন লেগেছে, তাই না? আগুনটা কিসের, কি আগুনটা ধোঁয়াটা কিসের, আপনাকে শিওর হতে হবে না। এইরকম দেখেই বিল্ডিং বানাচ্ছে এই হারামের টাকা, বলে না বলে না মানুষ চট করে বলে দেয় মন্তব্য করে। বাহ্যিক রূপ দেখে আপনি ভিতরটা জানলেন না, সে কি করে, সে কত বেতন পায়, সে কত টাকা কামায় না কামায়, হারামের টাকা বলে, হারামের টাকা ছাড়া বড়লোক হওয়া যায় না, তো সবাই কি হারামের টাকা দিয়ে বড়লোক হয়, তো সাহাবিরা বড় লোক ছিলেন না, ছিলেন না, সব হারামের টাকায়। তো আম ভাবে এইভাবে তো বলা ঠিক না, এভাবে লম্বা জীব যাদের তাদের কাঁচি দিয়ে জীব কেটে নেওয়া উচিত, কিন্তু উমারের যুগ তো নয় যে চাবুক লাগাবেন আর কাঁচি দিয়ে জীব কাটবেন, যা কাঁচি দিয়ে জীব কাটার কথা আমি বাড়তি বললাম, কেয়ামত ছাড়া কাঁচি দিয়ে জীব কাটার বিধান ইসলামে নেই। কোথায় কাটবেন, কাল জাহান নামে কাঁচি দিয়ে জীব কাটবেন, কিন্তু দুনিয়াতে নেই যে কারো জীব কেটে নাম। যাই হোক, কথা হলো কি, বাহ্যিক রূপ দেখে ধোকা খাওয়া উচিত না। একদা নাখার উজরি এক আলেম আর কি হযরত মুয়াবিয়ার নিকট এলেন, তালেমান তাবি, মুয়াবিয়া সাহাবি আর ইনি হলেন তাবি, তার গায়ে ছিল একটি আলখাল্লা, তা দেখে মুয়াবিয়া মনে যেন তাচ্ছিল্য ভাব এলো, দেখে ঢিলে ঢালা লেবাস পরে এসেছে, তো নাখার সে কথা তার চেহারায় অনুমান করে নিলেন ও বললেন আমিরুল মোমেনিন, এ আলখাল্লা আপনার সাথে কথা বলবে না, কথা বলবে কে, আপনার সাথে কথা বলবে তার পরিধায়ী যে পড়ে আছে, আমার কথা শুনুন, আমি কে? আলখাল্লা দেখে আপনি হয়তো চেহারাটাকে এমন করে নিলেন যে ভাবছেন তুচ্ছ আর কি, তাচ্ছিল্য করছেন, কিন্তু কথা আলখাল্লা বলবে না, কে বলবে? তো যাই হোক, অতঃপর তিনি এমন সুন্দর কথা বললেন যাতে হযরত মুয়াবিয়া মুগ্ধ হয়ে গেলেন। তারপর যখন নাখার উঠে গেলেন তখন তিনি বললেন, এমন মানুষ কখনো দেখিনি যে প্রথমে ঘৃণ্য হয় পরে হয় সম্মানার্হ, প্রথমে দেখে ঘৃণা করছিলাম, তুচ্ছ করছিলাম, কিন্তু শেষকালে যখন উঠে গেলেন তখন মাশাআল্লাহ আমার কাছে সে সম্মানীয় ব্যক্তি হয়ে গেল। সত্যই তো, সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি মাত্রই ভদ্রলোক হয় না। সুতরাং লোকের পরহেজগারির পোশাক দেখে ধোকা খাবেন না, বোরকা দেখেই ভাববেন না যে সতী মেয়ে, তাই না? বোরকার ভিতরেও অসতী থাকে না? থাকে না, বহু থাকে। আবার আজকাল তো বোরকার ভিতরে সন্ত্রাসী, এই জন্য বলছে বোরকা পরা নিষেধ করতে হবে। বোরকা পরা নিষেধ করতে হবে কেন? না এতে সন্ত্রাস, এতে নাকি সন্ত্রাস, তো না তা না। বোরকা যদি কেউ অসম্মান করে, তো যে অসম্মান করে তাকে ধরুন। তার জন্য আপনি দুই একটা ঘটনার জন্য আপনি হাজার হাজার বোরকা নিষিদ্ধ করবেন কেন? এগুলো ভুল। যাই হোক, ধোকা খাবেন না। গাঁটের অনেক উপরে কাপড় পরা দেখে অবাক হবেন না এবং কপালে সিজদার কালো দাগ দেখে চমকিত হবেন না, বরং সংসার ও টাকা পয়সার ব্যাপারে দেখুন তার পরহেজগারি কতটুক। মসজিদে এসে মাথা হেলালেই হবে না। একটা কথা আছে, এক ব্যক্তি হযরত তোমাকে বলল অমুক লোকটা বড় খাঁটি লোক, অমুক লোকটা দেখেছেন খুব খাঁটি লোক। তিনি বললেন, তা তুমি কি করে জানলে সে খাঁটি লোক? ওর সাথে কোনো সময় সফর করেছ? সফরে গেলে হ্যাঁ সাথী চেনা যায়, তাই না? সফরে গেলে সাথী চেনা যায়। বলল যে না। বললেন, তোমার ওর মাঝে কোনোদিন তর্ক বা মতভেদ হয়েছে? বললেন, না। বললেন, ওর কাছে কোনোদিন কিছু আমানত রেখেছিলে, ঋণ টিন, হ্যাঁ আমানত কিছু রেখেছিলে? বলল, না। বললেন, তাহলে ওর সম্পর্কে তুমি কিছুই জানো না, আমার মনে হয় তুমি ওকে মসজিদে মাথা হেলাতে দেখেছ। আছে না অনেক মানুষ, আপনি দেখবেন খোতবা চলছে, সেই খোতবাতে যে কথাগুলো বলা হয় জুমার দিনে, দেখবেন অনেক মানুষ কেঁদে ফেলছে, হু হু হু হু করে কানতে লাগে। সত্যি দেখেছি, এমন দেখেছি আমি যে মাঝে মাঝে দেখেছি, এক লোক সাংঘাতিক, মানে কেয়ামতের বয়ান হচ্ছিল, সে সাংঘাতিক কান্না। আমাদের এলাকাতে এক মসজিদে এরকম খোতবা হলে পরে সে খুব হু হু হু হু করত, আর লোকেরা বলতে, দেখো এখানে মসজিদে হু হু করছে আর বাইরে তার আচরণ দেখো, মিথ্যা বলা, গালাগালি করা ইত্যাদি ইত্যাদি। সুতরাং তুমি মনে হয় মসজিদে মাথা হেলাতে দেখেছ, অতএব তুমি তার সম্বন্ধে কিছুই জানো না। একবার ঋণ দিয়ে দেখো, একবার আমানত রেখে দেখো, তার সঙ্গে সফর করে দেখো, বুঝতে পারবে লোকটা কেমন। মোট কথা, শেষকালে আবার বলি, মানুষের বেশভূষা বাহ্যিক আড়ম্বর দেখে ধোকা খাওয়া উচিত না। মুর্দার ওপর বহুমূল্যের কাফন থাকলে কি তার মান বাড়ে? মুর্দা সে মুর্দাই, তার গায়ে আপনি যেমনই কাপড় চড়ান। সুতরাং এই হল মোটামুটি পুরুষদের সাজসজ্জা, এবং বলেছিলাম যে কোন পোশাক পরতে হবে না ইত্যাদি। আজকে এই পুরুষদের ব্যাপারে আমরা শেষ করলাম, আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা মহিলাদের সাজসজ্জা নিয়ে কথা বলব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।